الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহওয়ালুল মুনাফিকিন বা মুনাফিকদের অবস্থা। প্রিয় উপস্থিতি, প্রতি যুগেই মুনাফিকদের আসলে অবস্থা একটাই ছিল। তো এই যুগের মুনাফিকদের যে অবস্থা, পূর্বের জামানার মুনাফিকদের একই অবস্থা ছিল। আজকের মুনাফিকদের কথাগুলো যেমন, পূর্বের জামানার মুনাফিকদের কথাগুলো ঠিক ওরকমই ছিল। সুতরাং এই জামানার মুনাফিকদের কথা যদি ওই জামানার মুনাফিকদের সাথে মিলে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, বরং প্রত্যেক জামানার মুনাফিকদের কথাগুলো আসলে একরকমই হয়ে থাকে। আজকে যখন আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি বা জিহাদের কথা বলি, তখন এই জামানার এক শ্রেণীর লোক বলে জিহাদ হচ্ছে এই জামানার মধ্যে একটা ফিতনা এবং ফাসাদ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সমস্ত দীন আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফিতনা নির্মূল হওয়ার আগ পর্যন্ত লড়াই করতে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছেন যে জিহাদ হলো ফিতনা নির্মূলের একটা মাধ্যম, অথচ তারা বলছে যে স্বয়ং জিহাদটাই হচ্ছে ফিতনা। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ অন্যত্র বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ তাআলা একদলকে দ্বারা অপর দলকে প্রতিহত না করতেন, যদি আল্লাহ তাআলা একদলকে দ্বারা অপর দলকে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, তাহলে জমিন ধ্বংস হয়ে যেত, জমিন ফাসাদে ভরে যেত। তো আল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা হকের দ্বারা বাতিলকে প্রতিহত না করতেন, তাহলে জমিন ফাসাদে ভরে যেত। তো আল্লাহ বলছেন যে যদি জিহাদ না থাকে, যদি দফা না থাকে, প্রতিহত করা না থাকে, তাহলে জমিনে ফাসাদ হয়। অথচ তারা বলছে না, স্বয়ং জিহাদটাই হচ্ছে ফাসাদ। আর এই যে তারা যে ফিতনা এবং ফাসাদ বলছে, তাদের এই কথা পূর্বের জামানার মুনাফিকদের কথা একেবারে মিলে যায়। পূর্বের জামানার মুনাফিকদেরকে যখন বলা হতো চলো জিহাদে যাই, তারা তখন বলতো, অমিনহুম মান ইয়াকুল উদান লি ওয়ালা তাফতিননি। সূরা তাওবার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থাটা, অমিনহুম মান ইয়াকুল উদান লি ওয়ালা তাফতিননি। তাদের মধ্য থেকে অনেকে এসে বলতো, আমাকে থেকে যাওয়ার অনুমতি দিন, আমাকে ফিতনায় ফেলবেন না। তার মানে হচ্ছে তারা জিহাদে যাওয়াটাকে ফিতনা মনে করত। তারা বলতো যে আমাকে থেকে যাওয়ার অনুমতি দিন, জিহাদ থেকে পিছনে থেকে যাওয়ার অনুমতি দিন, ওয়ালা তাফতিননি, আপনি আমাকে ফিতনায় ফেলবেন না। আল্লাহ তাআলা বলছেন, আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা যে অনুমতি চাচ্ছে, তারা ফিতনা থেকে বাঁচার না বাহানা করে পিছনে থেকে যাওয়ার অনুমতি চাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আলা ফিল ফিতনাতি সাকাতু, এরা তো ফিতনার মধ্যে পড়েই রয়েছে। সুতরাং এই জামানায় যেভাবে তারা জিহাদকে ফিতনা বলে, ঠিক পূর্বের জামানার মুনাফিকরা এই কথাটাই বলেছিল, অমিনহুম মান ইয়াকুলু গানলি ওয়ালা তাফতিননি, আমাদেরকে জিহাদ থেকে পিছনে থেকে যাওয়ার অনুমতি দিন, আমাদেরকে ফিতনায় ফেলবেন না। আল্লাহ বলছেন, আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা তো ফিতনার মধ্যে পড়েই রয়েছে। সূরা বাকারার 49 নম্বর আয়াত। অনুরূপভাবে এই জামানার মধ্যে যারা জিহাদ বিরোধী, তারা বলে থাকে, ইয়াকুন ফি হাযা যামানি কিতালুন কুন্না মিনাল আকদামিনা ইলাইহি। যদি এই জামানায় আসলে বাস্তবিক সত্যিকার অর্থে কোনো কিতাল থাকতো, জিহাদ থাকতো, তাহলে তোমরা আমাদেরকে দেখতে সেই জিহাদের প্রথম কাতারে। আসলে এই জামানায় বাস্তবে কোনো জিহাদ নেই, যদি থাকতো তাহলে তোমরা দেখতে যে আমরা জিহাদের প্রথম কাতারে আমরাই আছি। সুতরাং এই জামানায় হক কোনো জিহাদ নাই, হক কোনো জিহাদি সংগঠন নাই, এগুলো যা হচ্ছে এগুলো ফিতনা এবং ফাসাদ। সুতরাং এই জামানায় হক কোনো জিহাদ নাই। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সেই জামানার মুনাফিকরা বলতো যে এই জামানায়ও কোনো হক কোনো জিহাদ নেই। অথচ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুনাফিকরা হচ্ছে এমন, যদি সেই যুদ্ধের নেতৃত্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে, তখনও তারা বলে এটা কোনো জিহাদ না। সূরা আলিম রানের 167 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফাউ ক্বালু লাউ না'লামু কিতালান লাতাবা'নাকুম। যখন তাদেরকে বলা হলো তাআলাউ, আসো এদিকে আসো, কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করো, আও ইদফাউ, অথবা তোমরা প্রতিহত করো, ক্বালু, তারা বলল, লাউ না'লামু কিতালান লাতাবা'নাকুম, যদি তোমাদের এই কাজটাকে আমরা কিতাল মনে করতাম, যদি এটা কিতালই হতো, লাত্তাবানাকুম, তাহলে আমরা তোমাদের অনুসরণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিতালের দিকে আহ্বান করছে, আর তখন তারা বলছে যে লাউ না আলামু কিতালান লাত্তাবানাকুম, যদি এটা কিতালই হতো তাহলে তোমরা আমাদেরকে প্রথম কাতারে দেখতে পেতে, যদি এটা কিতালই হতো তাহলে আমরা তোমাদের অনুসরণ করতাম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের নেতৃত্বে, তখন তারা এমন কথা বলছে। সুতরাং এই জামানায় তারা বলবে, এটাই তো স্বাভাবিক। তো প্রত্যেক জামানার মুনাফিকদের কথাগুলো আসলেই একরকম হয়ে থাকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থেকে লড়াই করতে থাকবে, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। হাদিস স্পষ্ট বলতেছে যে কিয়ামত পর্যন্ত হকের উপর একটা দল থাকবে যারা হকের উপর থেকে লড়াই করতে থাকবে, তার মানে হচ্ছে এই হাদিস স্পষ্ট। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে এই জামানায় হকের উপর কোনো দল নেই, তাহলে সে কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইখতিলাফ করছে, কারণ রাসূল বলতেছেন থাকবে। সুতরাং এই জামানে যদি কেউ বলে নাই, তাহলে কেমন যেন সে আল্লাহর রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। সুতরাং তার ইখতিলাফ আমাদের সাথে নয়, তার ইখতিলাফ হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আসলে মুনাফিকরা তো বলবেই, স্বয়ং রাসূল যেখানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন সেখানে তারা বলছে লাউ না আলামুল কিতালান লাত্তাবানাকুম, যদি এটা জিহাদই হতো তাহলে আমরা তোমাদের অনুসরণ করতাম। আর এই জামানায় তো রাসূল নাই, সুতরাং তাদের এই কথা এটা একেবারেই স্বাভাবিক। আর প্রত্যেক জামানার মুনাফিকদের কথাগুলো এক রকমই হয়ে থাকে। অনুরূপভাবে আজকে যখন আমাদের বিভিন্ন ভাইরা জিহাদ করে, জিহাদের কাজে অংশগ্রহণ করে, মুজাহিদিনদের সাথে সময় দেয় এবং জিহাদে অংশগ্রহণ করে, তখন তারা যখন বন্দী হয় অথবা নিহত হয় অথবা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তখন তারা বলে যে এদেরকে কত বলেছিলাম যে জিহাদে যেও না, কত বলেছিলাম যে ওই সমস্ত সংগঠনের সাথে যেও না, যদি এরা আমাদের কথা শুনতো তাহলে আজকে মরতোও না, বন্দীও হতো না, তাদের উপর কোনো বিপদ আসতো না। আমাদের কথা না শোনার কারণেই তাদের এই অবস্থা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন উহুদে শহীদ হচ্ছিলেন, বিভিন্ন মারাকাগুলোতে যুদ্ধের ময়দানগুলোতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, শহীদ হচ্ছিলেন, তখন সেই সময়ের মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই তারা বলেছিল লাউ আতাউনা মা কুতিলু, তারা বলছিল লাউ আতাউনা, যদি তারা আমাদের কথা শুনতো, মা কুতিলু, তাহলে তারা নিহত হতো না। আল্লাহ তাআলা বলছেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে পারলে তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে ঠেকাও। সুতরাং দেখেন সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের হালতটা এরকম ভাবে তুলে ধরেছেন। তারা বলছিল লাউ আতাউনা মা কুতিলু, যদি তারা আমাদের কথা শুনতো এবং চুপ করে বসে থাকতো, মা কুতিলু, তারা নিহত হতো না। আল্লাহ বলছেন ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পারলে নিজের থেকে মৃত্যুকে ঠেকাও। অনুরূপভাবে মুনাফিকরা আরো বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লি ইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরদি আও কানু গুযযান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা তাদের মতো হয়ো না যারা কুফরি করেছে, অকালু লি ইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরদি আও কানু গুযযা, এবং তারা তাদের ভাইদেরকে বলেছে যখন তারা আল্লাহর রাস্তায় বের হচ্ছিল এবং যুদ্ধরত অবস্থায় ছিল, তখন তারা বলছিল লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যদি তারা আমাদের সাথে থাকতো, মা মাতু ওয়া মা কুতিলু, তাহলে তারা মৃত্যুবরণ করতো না এবং তারা নিহতও হতো না। সূরা আল ইমরানের 56 নম্বর আয়াত। সুতরাং বোঝা যাচ্ছে যে তারা আজকে আমাদেরকে বলে যে আজকে তারা এই সমস্ত সংগঠনের সাথে জড়ানোর কারণে, জিহাদে অংশগ্রহণ করার কারণে, এই সকল কাজগুলো করার কারণে তাদের উপর বিপদ আপতিত হয়েছে, তারা বন্দী হচ্ছে, তারা নিহত হচ্ছে। যদি আমাদের কথা শুনতো আর মাদ্রাসায় বসে থাকতো, প্রতিষ্ঠানগুলোতে বসে থাকতো, দিনের নরম নরম কাজগুলো করতো, তাহলে আজকে তাদের এই অবস্থা হতো না। সুতরাং এই একই কথা পূর্বের জামানার মুনাফিকরাও বলেছিল। সুতরাং আমরা দেখতে পাই যে প্রত্যেক জামানার মুনাফিকদের কথাগুলো আসলে এক ধরনেরই হয়ে থাকে। অনুরূপভাবে মুনাফিকদের অনেকগুলো আলামত ছিল যে তারা সবসময় জিহাদে যেতে বাধা প্রদান করত। মুনাফিকরা সর্বদাই জিহাদে যেতে বাধা প্রদান করত। যেমন সূরা তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা বলতো আকালু লা তানফিরু ফিল হার, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে জিহাদে বের হয়ো না। তারা বলতো লা তানফিরু ফিল হার, গরম হচ্ছে প্রচণ্ড, এই অবস্থায় জিহাদে বের হয়ো না। তো তারা যেভাবে বলতো যে জিহাদে বের হয় না, গরম, প্রচুর গরম। ঠিক তেমনি ভাবে আজকেও আমরা দেখি যাদের মাঝে নিফাক রয়েছে, যাদের মাঝে মারদ রয়েছে, আজকেও তারা যখন আমরা জিহাদে বের হতে চাই, যখন আমরা জিহাদের কথা বলি, যখন আমরা বলি হে ওলামায়ে কেরামগণ আপনারা জিহাদের ফিক জিহাদের ফতোয়াগুলি স্পষ্টরূপে বর্ণনা করুন, তখন তারা বলে যে আসলে পরিস্থিতি তো খুব খারাপ, এই পরিস্থিতি খুব খারাপ, এখন এগুলোর দরকার নেই। সুতরাং এই যে পরিস্থিতির দোহাই দেওয়া হচ্ছে বারবার, পরিস্থিতি কখনোই বা ভালো ছিল? পরিস্থিতি কখনই ভালো ছিল না। সর্ব অবস্থায় মুমিনদের জন্য এই জমিনটা হচ্ছে একটা জেলখানা স্বরূপ। সুতরাং পরিস্থিতি তো মুমিনদের জন্য সবসময় খারাপ থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যে পরিস্থিতির দোহাই দেয়, তার দ্বারা মনে হয় যে হয়তো বা কখনো আমেরিকা যুদ্ধের অনুমতি দিয়ে দিবে, হয়তো বা কখনো এই তাগুত শাসকরা জিহাদের অনুমোদন দিয়ে দিবে, আর তখন তারা করবে। আর এটা তো কখনোই হবে না, বরং সব খারাপ পরিস্থিতির মধ্যেই তো মুমিনরা কাফেরদের মোকাবেলা করবে, এটাই তো ছিল প্রত্যেক জামানার নিয়ম। সুতরাং এই লোকগুলো আজকে আমাদেরকে বুঝায় পরিস্থিতি খারাপ, এই পরিস্থিতিতে এটা করা দরকার নেই। তাহলে পরিস্থিতি কবে ভালো হবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালাম আসলে তারা দাবি করে তারা ইমাম মাহদীর সাথী হবে, অথচ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালাম আসলে কি পরিস্থিতি ভালো হবে? সেই সময়ের সবচেয়ে বড় সুপার পাওয়ার, সেই সময়ের যেই শক্তিধর, আজকে তাদের তারা যাদেরকে সুপার পাওয়ার মনে করে তার চেয়েও বেশি শক্তিধর হবে সেই সময়ের দাজ্জাল। সুতরাং পরিস্থিতি তো ভালো হবে না। এই পরিস্থিতির দোহাই দিয়ে যারা পিছনে থাকে, এরা সর্বজামানায় এই ধরনের দোহাই দিত। আল্লাহ তাআলা বলছেন অকালু লা তানফিরু ফিল হার, মুনাফিকরা তাদের সাথীদেরকে বলতো যে গরম, প্রচণ্ড গরম, এর মধ্যে বের হয়ে না। সুতরাং আজকে যাদের কথা এই কথাগুলোর সাথে মিলে যায়, আমরা তাদের ব্যাপারে হুকুম দিচ্ছি না যে তারা মুনাফিক, তারপরে আমরা বলছি যে হ্যাঁ তাদের কথাগুলো তাদের কথার সাথে মিলে। আমরা শুধুমাত্র এতটুকুই বলতে চাই, হুকুম লাগানো আমাদের কাজ না, এটা তো বড় বড় মুফতি ফকিহদের কাজ। তবে হ্যাঁ, আমরা এতটুকু বলছি যে তাদের কথাগুলো তাদের কথার সাথে মিলে যায়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেক আরও আলামত তুলে ধরেছেন, যে আজকে তারা বলে যে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। তারা বারবার আমাদেরকে বলে জিহাদ তো ফরজে কিফায়া, এখন তো ফরজে আইন হয় নাই, ফরজে আইন হইলে আমাদেরকে ময়দানে দেখতা, জিহাদ তো এখনও ফরজে কিফায়া। তো আমি আসলে একটা জিনিস বলতে চাই, যে জিহাদ যদি ফরজে কিফায়া হয়ে থাকে, এটা তো হারাম না। ফরজে কিফায়া তো কখনো হারাম হইতে পারে না, ফরজে কিফায়া এটা তো একটা ইবাদত। যদি উম্মা না করে তাহলে তো গুনাহগার হয়। তার মানে হচ্ছে ফরজে কিফায়া যদি কেউ পালন করে তাহলে তাকে কি তিরস্কার করা বৈধ? ফরজে কিফায়া যদি কেউ আদায় করে তাকে কি মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া বৈধ? ফরজে কিফায়া যদি কেউ পালন করে তাহলে কি তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়া, এটা কি বৈধ? কখনোই তো না। বরং হচ্ছে ফরজে কিফায়ার প্রতি কারো যদি খারাপ ধারণা থাকে, এটাকে যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে তার ঈমান নিয়ে সন্দেহ। সুতরাং ফরজে কিফায়া এটা তো অনেক উপরের স্তরে একটা বিষয়। তো সুতরাং আজকে দেখা যায় এটা এমন একটা ফরজে কিফায়া হয়ে গেছে, যেটা আসলে ফরজে কিফায়া তারা বলে কিন্তু তারা অন্তরের দৃষ্টিতে এটাকে ঘৃণা করে এবং অপছন্দ করে। এটার সাথে যারা জড়িত তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়, তো এটাই তো স্বাভাবিক। অথচ ফরজে কিফায়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অবস্থা, তারা যখন ফরজে কিফায়াগুলো পালন করতে পারছিল না, তো তাদের অবস্থা কোরআন বলছে সূরাতু তাওবার 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা আলাল লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলত লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফীযু মিনাদ দামই হাযানান আন লা ইয়াজিদু মা ইউনফিকুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গরীব সাহাবীরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে যাব, আমাদেরকে কিছু বাহনের ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তো এমন কোনো বাহন পাচ্ছি না যেটাতে আরোহণ করা তোমাদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আসছেন, তারা গরিব, তারা বাহন পাচ্ছেন না। তো যখন বাহন না পাওয়া যায় তখন জিহাদ তাদের উপর আর ফরজ আইন থাকে না, এটা ফরজে কিফায়া হয়ে যায়। তো যখন তাদেরকে বাহন রাসূল দিতে পারলেন না, তারা ফিরে যাচ্ছিল, জিহাদ করতে পারতেছে না, এই দুঃখ নিয়ে তারা ফিরে যাচ্ছিল, কোরআন তাদের অবস্থা তুলে ধরছে। তাওয়াল্লাউ, তারা ফিরে যাচ্ছিল, ওয়া আয়ুনুহুম তাফীযু মিনাদ দামই, আর তাদের চক্ষুগুলো পানি দ্বারা অশ্রুসিক্ত হচ্ছিল, হাজানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, এই দুঃখে যে তারা কোনো কিছুই পাচ্ছিল না যেটা তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। তো তারা যখন ফরজে কিফায়া আদায় করতে পারতেছে না, তাদের চোখ দিয়ে পানি পড়তেছে, তারা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, অথচ আমাদের যুগে যারা বলতেছে এটা ফরজে কিফায়া, তাদের অবস্থা হচ্ছে ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, এরা যুদ্ধে না যেতে পেরে খুব আনন্দিত, খুব সন্তুষ্ট, হাসতে হাসতে বলে আমাদের উপর তো ফরজে কিফায়া। ওই ফরজে কিফায়া পালনকারী আর এই ফরজে কিফায়া পালনকারীদের মধ্যে অনেক পার্থক্য। তারা যুদ্ধে যেতে পারতেছিল না, এই জন্য দুঃখে তাদের চোখ দিয়ে পানি পড়ে, আর এরা হাসে আর বলে আমাদের উপর তো ফরজে কিফায়া, আমাদের উপর তো ফরজে কিফায়া। তার মানে হচ্ছে এগুলো শুধুমাত্র শুধুমাত্র পালায়নের জন্য তারা এই বাহানা তুলে ধরছে, ইনইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে এরা শুধুমাত্র এই কাজটা থেকে পালাইতে চায়, এই জন্য এই বাহানা। এটা যদি ফরজে কিফায়া তো অপরাধ না। আজকে তো নফল হজের জন্য মানুষদেরকে উৎসাহিত করা হয়, নফল হজের জন্য মানুষদেরকে উৎসাহিত করা হচ্ছে, উমরার জন্য মানুষদেরকে উৎসাহিত করা হচ্ছে, অথচ জিহাদ যদি ফরজে কিফায়া হয় তাহলে গেটের উপর তাহরিদ করা যায় না। আসলে এই লোকগুলো ফরজে কিফায়া একটা নাম দিয়ে একটা বাহানা করছে, যদিও আমরা তাদের দাবির সাথে একমত না, বরং জিহাদ বর্তমানে ফরজে আইন। তো আল্লাহ তাআলা তাদের অবস্থা তুলে ধরছেন সূরা তাওবার 81 নম্বরে। আল্লাহ তাআলা বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমা কাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। মুখাল্লাফিন যারা ছিল, পিছনে রয়ে যাওয়া লোকেরা, তারা পিছনে বসে থেকেই সন্তুষ্ট হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, পিছনে থেকে যেই তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সূরা তাওবা 27 নম্বর আয়াতে আরো বলছেন, রাদু বিআইয়াকুনু মাল খাওয়ালিফ, তারা পিছনে রয়ে যাওয়া মানুষদের সাথে থেকেই সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, অত্তুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে মোহর মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন। আজকে আমরা অনেক সময় চিন্তা করি, এত বড় বড় আলেম, এরা কি বুঝে না, এরা কি বুঝে না? আল্লাহ তাআলা বলছেন, রদু বি আইয়াকুনু মাল খাওয়ালিফ, তারা পিছনে থাকা লোকদের সাথে থেকে যে সন্তুষ্ট হয়ে গেছে, অত্তুবিয়া আলা কুলুবিহিম, এদের অন্তরগুলোর উপর মোহর মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, না এরা বুঝে না, এরা বুঝে না, যারা পিছনে রয়ে গেছে তারা কখনোই বুঝে না। এই জন্যই তো সুফিয়ান সাওরী রাহিমুল্লাহ বলেন, ইদাখতালাফান নাসু ফি শাইইন ফানজুরু মাযা আলাইহি আহলাস সুবুর ফা ইন্নাল হাক্ক মাহুম, যখন দেখবা তোমরা মানুষেরা বিভিন্ন বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে গেছে, ইখতিলাফ করতেছে, তখন হক কোনটা, হক কোথায় খুঁজে পাবে? তখন সুফিয়ান সাওরী বলতেছেন, ফানজুরু মাযা আলাইহি আহলাস সুবুর, তোমরা লক্ষ্য করো ময়দানে যে আলেমরা রয়েছে তারা কোন মতের উপর আছে, তারা কোন পথের উপর আছে, সেই জিনিসটার দিকে লক্ষ্য করো, ফা ইন্নাল হাক্ক মাহুম, কেননা হক সর্বদা তাদের সাথেই থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই লোকগুলো বুঝে না, আসলেই বুঝে না। আল্লাহ বলতেছেন, তুবিয়া আলা কুলুবিহিম, এদের অন্তরগুলোকে মোহর মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, এরা বুঝে না। সূরা তাওবার 27 নম্বর আয়াত। অনুরূপভাবে যখন জিহাদের কথা বলা হয়, অনেক সময় দেখা যায় যে ফরজে জিহাদ, ফরজে আইন, জিহাদ করা দরকার, সব কিছু তারা মানে, কিন্তু তাদের আরেকটা আলামত হচ্ছে তারা ওজর পেশ করে, বারবার তারা ওজর পেশ করে। সূরা তাওবার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আসায়াহলিফুনা বিল্লাহি, তারা আল্লাহর নামে শপথ করে বলে, লাউইস্তাতানা লাখরাজনা মাআকুম, তারা বলে যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম, আসলে আমরা এখন সক্ষম না। আল্লাহ বলছেন, ইউহলিকুনা আনফুসাহুম, এই কথাগুলো বলে বলে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ জানেন তারা হচ্ছে মিথ্যাবাদী, আল্লাহ জানেন ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন যে তারা শপথ করে বলে, লাউইস্তাতানা লাখরাজনা মাআকুম, যদি আমরা সক্ষম হতাম তাহলে আমরা বের হতাম, ইউহলিকুনা আনফুসাহুম, এই কথাগুলো বলে বলে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ তাআলা জানেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। অনুরূপভাবে তারা বলে, ওয়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা ওয়ামা হিয়া বিআওরা ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, যখনই জিহাদের কথা বলা হয় তখনই তারা এসে, তাদের মধ্য থেকে একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চায় পিছনে থেকে যাওয়ার ব্যাপারে, ইয়াকুলুনা, তারা ওজর পেশ করে বলতে থাকে, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘরগুলো তো খালি পড়ে আছে। আল্লাহ বলছেন, ওয়ামা হিয়া বিআওরা, আসলে তাদের ঘরগুলো খালি নয়, ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে এরা শুধুমাত্র পালায়ন করতে চায়, এরা শুধুমাত্র বাহানার পর বাহানা দেয় আর জিহাদ থেকে পালায়ন করতে চায়। আসলে এটাই তো বাস্তব অবস্থা, যখনই জিহাদের কথা বলা হয় তখনই বিভিন্ন নজর চলে আসে, আমার এটার কি হবে, আমার ওটার কি হবে, আমার এই জিনিসের কি হবে, সেই জিনিসের কি হবে। আসলে এই বাহানাগুলো আল্লাহ বলতেছেন আল্লাহর ভাষায়, ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে এরা শুধুমাত্র পালায়ন করতে চায়। সূরা আহজাবের 13 নম্বর আয়াত। অনুরূপভাবে তাদের আরেকটা আলামত হচ্ছে, যখনই তারা জিহাদের কথা শুনতো তখনই তাদের চেহারার কালার চেঞ্জ হয়ে যেত, চেহারার আকৃতি চেঞ্জ হয়ে যেত। আজকেও আমরা দেখি যখনই জিহাদের কথা আলোচনা হয় তখনই তাদের কপালে ভাঁজ পড়ে যায়, তাদের কপালগুলো ভাঁজ পড়ে যায় তাদের কপালের মধ্যে, এবং ভয়ের চিহ্ন স্পষ্ট রূপে তাদের মাঝে দেখা যায়। আল্লাহ তাআলা তাদের অবস্থাটা তুলে ধরেছেন, ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজ্জিলাত সূরা, মুমিনরা বলতো কেন আমাদের উপর একটা সূরা নাজিল হয় না, কেন আমাদের উপর কিতাল ফরজকারী একটা সূরা নাজিল হয় না? ফাইদা উনসিলাত সূরাতুম মুহকামাহ, অতঃপর যখন তাদের উপর মুহকাম একটি সূরা নাজিল হলো, যুকিরা ফীহাল কিতাল, এবং তার মাঝে কিতালের আয়াতকে উল্লেখ করে দেয়া হলো, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আপনি দেখবেন যাদের অন্তরগুলোতে রোগ রয়েছে, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিজি আলাইহি মিনাল মাউত, তারা আপনার দিকে তাকাবে, নাযারাল মাগশিজি আলাইহি মিনাল মাউত, মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত লোকের ন্যায়। আল্লাহ তাআলা বলছেন ফাআউলা লাহুম, ধ্বংস তাদের জন্য। আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা বর্ণনা করতেছেন, ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাহ ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, যখন মুহকাম সূরা নাযিল হইল, তার মধ্যে কিতালের কথা উল্লেখ করা হলো, তখন তার আপনার দিকে তাকাচ্ছিল মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত লোকের ন্যায়। সুতরাং মুনাফিকরা যখনই কিতালের কথা শুনত, তখনই তাদের চেহারার কালার পাল্টে যেত, তখনই তাদের চেহারার অবস্থা পাল্টে যেত। সুতরাং এই যুগের মুনাফিকরাও যখন কিতালের কথা শুনে, কিতালের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের খুশুখুজু নষ্ট হয়ে যায়, তাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যায়, মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত লোকের ন্যায় তারা তাকাতে থাকে। সুতরাং এটা হচ্ছে মুনাফিকদের একটা সিফত, যেটা কোরআন স্পষ্টরূপে বর্ণনা করেছে। আল্লাহ বলছেন ফাউলা লাহুম, ধ্বংস তাদের জন্য, আসলে ধ্বংস অনিবার্য তাদের জন্য। সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা নিসার 77 নম্বর আয়াতে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইখশাউনা আন-নাসা কাখশিয়াতিল্লাহি আও আশাদ্দা খশিয়া, অতঃপর যখন তাদের উপর কিতালকে ফরজ করে দেয়া হলো, ইযা ফারীকুম মিনহুম, তখন তাদের মধ্য থেকে একটা দল, ইখশাউনা আন-নাসা কাখশিয়াতিল্লাহ, তারা মানুষদেরকে ভয় করতে লাগলো আল্লাহকে ভয় করার ন্যায়, আও আশাদ্দা খশিয়া, অথবা এর চাইতেও বেশি ভয়। আজকেও আমরা দেখি আসলে এই কিতালের আলোচনাগুলো কেন করা হচ্ছে না, এর একমাত্র কারণ হচ্ছে তারা ইখশাউনা আন-নাসা কাখশিয়াতিল্লাহ, তারা মানুষদেরকে ভয় করতেছে আল্লাহকে ভয় করার ন্যায়, আও আশাদ্দা খশিয়া, অথবা আল্লাহর চেয়ে বেশি ভয় করে তারা এই মানুষদেরকে, তারা এই তাগুত মুরতাদদেরকে এত ভয় পায় যে তাদের ভয় আজকে কিতালের আলোচনা বন্ধ করে দিয়েছে। সুতরাং যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তখন তো তারা কিতালের ব্যাপারে কোনো কথা বলা দূরের কথা, বরং সেই সময় তারা দাজ্জালের অনুসারী হবে, এটাই বাস্তবতা। সূরা নিসার 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করেছেন। সুতরাং এখানে আমরা মুনাফিকদের অনেকগুলো আলামত দেখলাম, এই আলামতগুলো যাদের মাঝে পাওয়া যাবে, কমপক্ষে এতটুকু তো বোঝা যাবে যে মুনাফিকের কিছু আলামত তার মাঝে রয়েছে। আর প্রত্যেক জামানায় মুনাফিকদের অবস্থাগুলো আমরা যদি কোরআন দেখি, তাহলে দেখব প্রত্যেক জামানার মুনাফিকদের অবস্থাগুলো এমনই ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।